السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবারও দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য দারসুল হাদিসে বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কিতাবুল ওয়াহি বুখারীর থেকে দার্স দিচ্ছিলাম। আজকের হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বয়ান করছেন আবুল ইয়ামান থেকে, তিনি বয়ান করেন শোয়াইব থেকে, তিনি জুহরি থেকে, তিনি ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকে হাদিসটা শুনিয়েছে আবু সুফিয়ান ইবনে হারব, মক্কার যে নেতা ছিল আবু সুফিয়ান, এক সময় মক্কার বড় নেতা, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময়। এর আগে তিনি মক্কার কুফফারদের নেতৃত্ব দিয়েছেন এবং বদরের যুদ্ধ তাকে কেন্দ্র করে হয়েছিল, ওহুদের যুদ্ধেও সে নেতা ছিল। এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা ঘটনা বলেছেন ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস সেটা বয়ান করছেন। আন্না হিরাকলা আরসালা ইলাইহি ফি রাকবিন মিন কুরাইশিন, মূলত হাদিসটা হল ইসলামের প্রথম দিকে মক্কার কুফফাররা যখন মক্কার মুসলিমদের উপর নির্যাতন চালাত, তখন তাদেরকে হিজরত করার জন্য আদেশ দিলেন। হিজরত কোথায় করবেন? ওই সময়ে হাবাসার যে বাদশাহ ছিল হেরাকল, এ ছিল খ্রিস্টান, কিন্তু এমনে মানুষের প্রতি সহানুভূতিশীল এবং সত্যকে গ্রহণ করার মতো তার যোগ্যতা ছিল। এজন্য হাবাসায় হিজরত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামদের একটা দল সেখানে হিজরত করেছিল। মক্কার লোকদের এটা বরদাস্ত হয় নাই, এজন্য মক্কার লোকেরা তাদের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা দল সেই বাদশাহ হেরাক্লের কাছে পাঠালো। সেই বিষয়টা আলোচনা এখানে আসছে। ওই দলেরও নেতা ছিল আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান নিজেই বয়ান করছেন আন্না হেরাক্লা আরসালা ইলাইহি ফি রাকবিম মিন কুরাইশ ওয়া কানু তুজ্জারান বিশাম ফিল মুদ্দাতিল্লাতী কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্দা ফিহা আবা সুফিয়ান কুফার কুরাইশ। মূলত আবু সুফিয়ানরা ওখানে গিয়েছিল ব্যবসা করার জন্য। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পৌঁছেছিল এই হেরাক্ল বাদশার কাছে, কারণ যখন হুদাইবিয়ার সন্ধি হল, এই ফাঁকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন। তো এরকম একটা পত্র হেরাক্লের কাছেও পৌঁছিল। সেটাই বলছেন যে ফি রাকবিম মিন কুরাইশিন, কুরাইশের একটা ব্যবসায়ী দলের সাথে, ওয়াকানু তুজ্জারান বিশাম, আবু সুফিয়ান এও ব্যবসা করতে গিয়েছিল শাম দেশে, এরকম একটা জামাতের সঙ্গে, দলের সঙ্গে সে ছিল। ফিল মুদ্দাতিল্লাতি কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্দা ফিহা আবু সুফিয়ান কুফার কুরাইশিন, এটা ওই সময়কার ঘটনা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান তথা কুফারে কুরাইশদের সঙ্গে সন্ধি যুক্ত হয়েছিলেন, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। ফাতাউহু, আবু সুফিয়ানকে এবং তার ব্যবসায়ী দলকে হেরাকল খবর দেওয়ার পরে সে আসলো। অহম বি ইলিয়া, এরা ছিল ইলিয়া নামক শহরে। ইলিয়া একে ওকে বলেছেন ফিলিস্তিনের এলাকা, বাইতুল মুকাদ্দাসের যে এলাকা এখানে ছিল। ফাদাআহুম ফি মাজলিসিহি, এই বাদশাহ হেরাকল আবু সুফিয়ানকে এবং তার সঙ্গীদেরকে ডাকল তার মজলিসে। ওয়াহাউলাহু ওজামা ও রুম, আর ওই বাদশাহ হিরাক্লের সাথে রোমের বড় বড় আলেম মন্ত্রী এরা সব ছিল। সুম্মা দাআহুম ওয়া দাআ বিতারজমানিহি, এরপর আবু সুফিয়ানকে ডাকল এবং এদের মধ্যে তর্জমান দোভাষী ডাকা হল, যে আবু সুফিয়ানের কথাকে ওদের ভাষায় তর্জমা করে দিবে। ফাকাল আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাদার রাজুল আল্লাযী ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, বাদশাহ হেরাকল বসাবার সময় মূলত আবু সুফিয়ানকে আগে বসাইলেন আর এর সঙ্গীদেরকে একটু পিছনে, যাতে করে আকার ইঙ্গিতে কোনো কথা বলতে না পারে, পরামর্শ করতে না পারে, বরং যেটা সত্য এটা বলবে, পিছনের লোকেরা মিথ্যা বললে তাকে সংশোধন করে দিবে। এই কৌশল করে সে আবু সুফিয়ানকে বসাইল আগে আর তার সঙ্গীদেরকে এক কাতার পিছনে। এবারে ওটা জিজ্ঞেস করে নিল যে যেই লোকটার তোমাদের এলাকায় নবুয়ত দাবি করেছে সেই ব্যক্তির বংশের দিক থেকে সবচেয়ে কাছের লোককে। আবু সুফিয়ান বলল যে আমি তার কাছের লোক। আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাদার রাজুল আল্লাযী ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, যে লোকটা মক্কার নবুয়তের দাবি করেছেন বংশের দিক থেকে তার কাছের কে? কাল আবু সুফিয়ান ফাকুলতু আনা আকরাবুহুম নাসাবান, আবু সুফিয়ান বলল যে আমি বললাম তখন যে আমি তার বংশের দিক থেকে একেবারে কাছের। ফাকাল আদনুহু মিন্নি, বাদশাহ হিরাকল বলল যে তাকে আমার কাছে বসাও। ওয়াকারিবু আসহাবাহু, আর তার সাথীদেরকে কাছে বসাও পিছনে। ফাজআলুহু মিনদা যহরিহি, ওর সঙ্গীদেরকে ওর পিঠের দিকে মানে পিছনে বসাও। সুম্মা ক্বালা লিতারজমানিহি, এরপরে বাদশাহ হিরাকল তার দোভাষীকে বললেন কুল লাহুম ইন্নি সাইলুন হাদা আন হাদার রাজুল, দোভাষীকে বলল যে তুমি এই আবু সুফিয়ানকে বলো আমি তাকে কিছু কথা জিজ্ঞেস করব। ফাইন কাজাবানি, যদি সে মিথ্যা বলে, ফাকাযিবুহু, পিছনের লোকে তোমরা যারা আছো তারা বলবা যে সে মিথ্যা বলেছে। আবু সুফিয়ান বলে ফাল্লাউ ফাওয়াল্লাহি লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু, আবু সুফিয়ান বলল যে আমার যদি এই লজ্জা না হতো যে আমাকে ওরা মক্কায় ফিরে আমার দলের লোকেরাই বলবে মিথ্যা কথা বলে এসেছে, মিথ্যাবাদী বলবে, এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি মিথ্যা বলতাম। এরপরে সুম্মা কানা আফযালু মা সাআলানি আনহু, হেরাকল প্রথম যে প্রশ্ন করলো তা ছিল এই, আন ক্বালা কাইফা নাসাবুহু ফীকুম, যে ব্যক্তি নবুয়ত দাবি করল তোমাদের মধ্যে তার বংশটা কেমন? কুলতু, আবু সুফিয়ান বলে আমি বললাম হুয়া ফিনা যু নাসাব, সে আমাদের মধ্যে উচ্চ বংশ সম্পন্ন, উচ্চ বংশ সম্ভ্রান্ত বংশের লোক। ক্বালা ফাহাল ক্বালা হাযাল ক্বালা মিনকুম আহাদুন কাত্তু ক্বাবলাহু, বাদশাহ হিরাকল আবার প্রশ্ন করল সে যে এখন নবুয়ত দাবি করল তার বংশের পূর্বপুরুষদের মধ্যে তার বাপদাদার মধ্যে কেউ কি এই দাবি করেছিল? কুলতুল্লাহ, আবু সুফিয়ান বলে যে আমি বললাম যে না কেউ দাবি করে নাই। ক্বালা ফাহাল কানা মিন আবাইহি মিন মালিকিন, তাহলে তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিল? কুলতুল্লাহ, বললাম যে না তাও ছিল না। ক্বালা ফা আশরাফুন নাস ইত্তাবাউহু আম দুআফাউহুম, বাদশাহ হিরাকল আবার জিজ্ঞেস করল আচ্ছা তার অনুসরণ করে যারা তারা কি বেশিরভাগ লোক সমাজের উচ্চ পর্যায়ের লোক, সচ্ছল এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা, নাকি দুর্বল লোকেরা? কুলতু বল দুআফাউহুম, আবু সুফিয়ান বলল যে আমি বললাম যে না বরং দুর্বল লোকেরাই তার বেশি অনুসরণ করে। কাল আইয়াজিদুন আমি কুসুন, আবার প্রশ্ন করল হেরাকল যে তারা কি তাদের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? কুলতু বল ইয়াজিদুন, আবু সুফিয়ান বলল যে আমি বললাম বরং তারা দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্বালা ফাহাল ইয়ারতাদ্দু আহাদুম মিনহুম সুখতাতান লিদিনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, হেরাকল আবার প্রশ্ন করল যে তার যে দিন, এই দিন গ্রহণ করার পরে, দিনে ঢোকার পরে কোন ব্যক্তি তার উপরে তার দিনকে অসন্তুষ্ট, দিনকে অপছন্দ করে কেউ কি মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগ করে? কুলতুল্লাহ, বলে না তাও কেউ না। কালা ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বালা, এখন যে সে নবুয়ত দাবি করলো এখন তোমরা তাকে মিথ্যাবাদী বলছো, এর আগে কি কোনো সময় তাকে কোন কথার কারণে তাকে মিথ্যাবাদী তোমরা বলতে পেরেছো? সে মিথ্যা বলেছে কখন? তাকে মিথ্যাবাদী বলে তোমরা কখনো অপবাদ দিয়েছো এর আগে? কালা কুলতুল্লাহ, বলেন না এর আগে কখনো তাকে আমরা মিথ্যাবাদী বলতে পারি নাই, অর্থাৎ তার থেকে কোনো কথা মিথ্যা আমরা শুনি নাই যে তাকে মিথ্যাবাদী বলবো, এই সুযোগ আমাদের সামনে আসে নাই। কালা ফাহাল ইয়াকদিরু, বাদশাহ প্রশ্ন করল হেরাকল যে সে কি বিশ্বাসঘাতকতা করে, একটা কথা বলে অঙ্গীকার করে ওটা ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে? কুলতুল্লাহ, না তা করে না। এইখানে আমি একটু চালাকি করেছে, তা করে না, তবে আমরা এখন একটা চুক্তিতে আসি, জানি না কি করে, জানি না কি করে। সে বলল কুলতুল্লাহ ওয়া নাহনু ফি মুদ্দাতিন, আমরা এখন একটা সন্ধি চুক্তি করেছি তার সঙ্গে, লা নাদ্রি মা হুয়া ফাইলুন ফিহা, এটাই যে সে কি করবে এটা আমাদের জানা নাই। আবু সুফিয়ান বলল যে অলাম তুমাক্কিন্নি কালিমাতান উদখিলু ফিহা শাইয়ান গায়রা হাযিহিল কালিমা, এই একটা কথাই আমি বলতে পেরেছি, এছাড়া কোনো কথা সন্দেহ ঢুকেই দেব এরকম কথা বলার আমার সুযোগ আসে নাই। কালা ফাহাল কাতালতুমুহু, বাদশাহ হেরাকল আবার জিজ্ঞেস করলো তোমরা কি তার সঙ্গে কখনো যুদ্ধ লিপ্ত হয়েছো, যুদ্ধ করেছো? বলতো নাম, বললাম হ্যাঁ যুদ্ধ করেছি। কালা ফা কাইফা কানা কিতালুকুম ইয়াহু, তোমরা যে তার সঙ্গে যুদ্ধ করেছো সেই যুদ্ধের ফলাফলটা কেমন ছিল, কেমন হয়? কুলতু আল হারবু বাইনা বাইনাহু সিজালুন, আমাদের মাঝে আর তার মাঝে যুদ্ধগুলো বালতির মতো, ওই যে বালতি দিয়ে পানি উঠায় খেতে, এ বালতির মতো, একবার খালি যায় একবার ভরে আসে, তখন একবার যুদ্ধে আমরা বিজয় লাভ করি, একবার সে বিজয় লাভ করে, কোন সময় আমরা বিজয় লাভ করি কোন সময় সে বিজয় লাভ করে। ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহু, আমরা কখনো তার উপরে বিজয় লাভ করি কখনো সে আমাদের উপর বিজয় লাভ করে। ক্বালা মা যা ইয়ামুরুকুম, এবারে বাদশাহ হেরাকল প্রশ্ন করল আচ্ছা সে তোমাদের কি আদেশ করে, কি হুকুম দেয়? কুলতু, আবু সুফিয়ান বলল যে আমি বললাম, দেখেন আবু সুফিয়ান তো কোনো মুসলমান না কিন্তু সে সত্য কথাগুলো বলছে। কুলতু আমি বললাম, ইয়াকুলু সে বলে ও আবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সে বলে ও আবুদুল্লাহ ওয়াহদাহু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক বানাইবে না। তাহলে বোঝা গেল আবু সুফিয়ানরা ভালো করে বুঝতো আল্লাহর নবী কিসের দাওয়াত দিচ্ছেন। আর কি আদেশ করে? আর আদেশ করে অত্রকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদা যা করে গেছে ওগুলো বাদ দাও। ওয়ায়ামুরুনা বিসসালাতি ওয়াস সিদকি ওয়াল আফাফি ওয়াস সিলাতি, আর তিনি আমাদেরকে সালাতের সত্য কথা বলার, পাক পবিত্র থাকা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই আদেশগুলো করে। ফাকালে তরজমানে, এবারে বাদশাহ প্রশ্ন সব উত্তর শুনে এবারে নিজের মন্তব্য করা শুরু করলো, দোভাষীকে বলল কুল্লাহু তাকে বলো সালতুকা আন্না সাবিহি, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার বংশ সম্পর্কে, ফা যাকারতা আন্নাহু ফীকুম যু নাসাব, তুমি বলেছো যে সে তোমাদের মধ্যে একজন উচ্চ বংশের সম্ভ্রান্ত বংশের লোক, ওয়া কাযালিকা আর-রুসুলু তুবআসু ফী নাসাবি কওমিহা, আর শুনে রেখো বাস্তব এটাই যে আল্লাহ তাআলা যখন নবী রাসূল পাঠান তখন তার জাতির মধ্যে যেটা সম্ভ্রান্ত বংশ তার মধ্যেই পাঠান, যেটা ঠিক আছে। এরপর আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, ওয়াসআলতুকা হাল ক্বালা আহাদুম মিনকুম হাযাল ক্বাউল, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে এই দাবিটা তার বংশের আগে এরকম কেউ করেছিল কিনা, ফাযাকারতা আন্নাহু আন কুলতা আল্লাহ, তুমি বলছো না দাবি করে নাই। কুলতু আমি বলি তাহলে লাউ কানা আহাদুন হা ক্বালা হাযাল ক্বাউল ক্বাবলাহু, যদি এরকম দাবি আগে কেউ করত, লাকুলতু রাজুলুন ইয়াতাসিবি ক্বাউলিন ক্বীলা ক্বাবলাহু, তাহলে আমি বলতাম যে এটা আগে একজনে দাবি করেছে ওইটার সে অনুসরণ করছে, কিন্তু এরকম তো দাবি কেউ করে নাই। ওয়াসআলতুকা তোমাকে আমি প্রশ্ন করেছি, হাল কানা মিন আবাইহি মিন মালিকিন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশাহ ছিল, ফাজাকারতা আল্লাহ, তুমি বলেছ যে না। ফাকুলতু ফালাউ কানা মিন আবাইহি মিন মালিকিন, এবার আমার মন্তব্য হচ্ছে যদি তার বংশের মধ্যে কেউ রাজা বাদশাহ থাকত তাহলে আমরা বলতাম কুলতু রাজুলুন ইয়াতলুবু মুলকা আবিহি, তাহলে বলতাম এটা এমন এক ব্যক্তি যে তার বাবার রাজত্ব বাদশাহী সে ফেরত চাচ্ছে, কিন্তু সেরকম তো না। ওয়াসআলতুকা হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি ক্বাবলা আন ইয়াকুলা মা যাকারতা, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তোমরা এখন যে তাকে মিথ্যাবাদী বলছো এর আগে তাকে মিথ্যার অপবাদ দেওয়ার কোনো সুযোগ ছিল কিনা, তুমি বলেছ না এরকম হয় নাই। ফাকাদ আরিফু, এবারে আমার মন্তব্য হচ্ছে এই আন্নাহু লাম ইয়াকুন লিয়াযারাল কাযিবা আলান নাস ওয়া ইয়াকযিবা আলাল্লাহ, যে লোকটা মানুষের ব্যাপারে মিথ্যা বলবে না আর আল্লাহর উপরে মিথ্যা বলবে এটা হতে পারে না, আগে কোন মিথ্যা বলে নাই। তাহলে যে লোকটা মানুষের ব্যাপারে কোন মানুষের সম্পর্কে কোন মিথ্যা কথা বলে নাই, তো যে লোকটা কোন মানুষের থেকে মানুষ সম্পর্কে মিথ্যা বলে না সে আল্লাহর উপরে মিথ্যা বলবে এটা হতে পারে না। এরপরে আমি তোমাকে জিজ্ঞেস করলাম অসাল তুকে আশরাফুন নাস ইত্তাবাউহুম দুআফাউহুম, যে সমাজের সম্ভ্রান্ত লোকেরা উচ্চ পর্যায়ের লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা, ফাজাকার তান দুআফাউহুম ইত্তাবাউহু, তুমি বললা যে বরং দুর্বল লোকেরা তার অনুসরণ করে, জেনে রাখো ওয়াহুম আতবাউর রসুল, হ্যাঁ নবী রসুলদের যুগে যুগে অনুসরণ যারা করে তারা এই দুর্বল লোকেরাই হয়। এরপরে ওয়াসাল তুকা ইয়াজিদুন আমিয়ান কুসুন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম এরা বাড়ে না কমে, এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমছে, ফাজাকার তান্নাহুম ইয়াজিদুন, তুমি বললা যে তারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবারে আমার মন্তব্য হচ্ছে ওয়াকাদালিক আমরুল ঈমান, হ্যাঁ ঈমানের বিষয়টা এরকমই বৃদ্ধি পেতেই থাকে, হাত্তা ইয়াতিম্মা, এবং এইভাবে বাড়তে বাড়তে এটা পূর্ণতা লাভ করে। ওয়াসআলতুকা ইয়ারতাদ্দু আহাদুন সুখতাদান লিদিনিহি বাদান ইয়াদখুলা ফীহি, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তার দিন গ্রহণ করার পরে ওই দিনের উপর অসন্তুষ্ট হয়ে দিনটাকে অপছন্দ করে কেউ কি মোরতাদ হয়ে যায়, ফাজাকারতা আল্লাহ, তুমি বলেছো যে না তা কেউ এরকম দিনটাকে অপছন্দ করে মোরতাদ কেউ হয় না। ওয়াকাদালিকাল ঈমান, হ্যাঁ এরকম ঈমান, হেনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মজা ঈমানের স্বাদ ঈমানের আলো যখন কোন অন্তরে প্রবেশ করে তখন সেটা আর ওখান থেকে বের হয় না। ওয়াসআলতুকা হাল ইয়াকদিরু, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম সে কি বিশ্বাসঘাতকতা করে বাধা ভঙ্গ করে, ফাজাকার তানলা, তুমি বলেছো না তা করে না। ওয়াকাদালিকার রসুল্লাহ তাকদিরু, রসুলরা এমনই হয় তারা কখনো বিশ্বাসঘাতকতা করেন না। ওয়াসআলতুকা বিমাই আমরুকুম, আর আমি তোমাকে প্রশ্ন করেছিলাম সে তোমাদের কিসের আদেশ করে, ফাজাকারতা, তুমি বলেছ আন্না হুইয়া আমরুকুম, যে তিনি তোমাদেরকে আদেশ করেন আনতা আবদুল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করার জন্য, ওয়ালা তুশরিকু বি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না, ওয়ায়ানহাকুম আন ইবাদাতিল আওসান, তোমাদেরকে মূর্তি পূজা করার থেকে বারণ করেন, ওয়ায়ামুরুকুম বিসসালাতি, আর তোমাদেরকে সালাতের আদেশ করেন, ওয়াসিদকে সত্য কথা বলার আদেশ করেন, ওয়াল আফাফে এবং পুত পবিত্র থাকা এটার জন্য আদেশ করেন, ফাইন কানা মা তাকুল হাক্কান, তুমি যা বললা এটা যে সত্য হয়ে থাকে তাহলে জেনে রাখো, ফাসাইয়ামলিক মাউদা কাদামাইয়াহা তাইনে, তাহলে সে আমার এই দুই পাও যেখানে আছে এই পর্যন্তও সে দখল করে ফেলবে, অর্থাৎ এ পর্যন্ত তার দিন প্রচার হবে এবং এটা তার ক্ষমতায় চলে আসবে তার নিয়ন্ত্রণে চলে আসবে। ওয়াকাদ কুনতু আলামু আন্নাহু খারিজুন, আমি জানতাম যে এরকম একজন নবী বের হবেন, ওয়ালাম আকুন আজুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু আমি জানতাম না যে সে তোমাদের থেকে বের হবে, আসলে আসমানি কিতাবে ওটাও লেখা ছিল কিন্তু যেহেতু ইহুদিরা খ্রিস্টানরা আসমানি কিতাবকে পরিবর্তন করে ফেলেছে এই জন্য সে এটা জানতো না, বাকি একজন নবী আসবে এটা জানতো, সেটা তোমাদের মধ্যে যে আসবে এটা আমরা জানতাম না, জানতো না যেহেতু পরিবর্তন করে ফেলেছে এই জন্য। ফালাউ আন্নি আলামু আন্নি আখলুস ইলাইহি, আমি যদি জানতে পারি, আমি যদি এটা বিশ্বাস করি যে আমি তার কাছে পৌঁছতে পারবো, লাতাজাসসামতু লিকাআহু, তাহলে আমি আমার সর্বাত্মক ক্ষমতা ব্যয় করে আমি তার কাছে পৌঁছার চেষ্টা করব। ওয়ালাউ কুনতু ইনদাহু, আমি যদি তার কাছে থাকতাম, লাগাসালতু আন কাদামাইহি, আমি তার দুই পা ধুয়ে দিতাম, পাও ধুয়ে দিতাম, অর্থাৎ আমি তার আনুগত্য করতাম, তার খেদমত করতাম। এরকম খবর নেওয়ার পরে এরপরে আল্লাহ নবীর চিঠি নিয়ে ডাকাইলো, যে চিঠিটা নিয়ে এসে পারে, সুম্মা দাবে কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে ডাকলো। এবার চিঠি পড়বে, অনেক লম্বা হাদিস ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে এটা বাকিটা। তো আমরা আজকে একটা হাদিসের একটা অংশ জানলাম, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির সময়, নবুয়াত প্রাপ্তির পরে যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু চিত্র এখানে আছে, যে মক্কার লোকেরা সেখানে বিরোধিতা করেছে, তারা কিভাবে সবসময় চেষ্টা করত বিরোধিতা করার জন্য, এরপরে আল্লাহ তারা কিভাবে দিনকে পূর্ণতা পৌঁছে দিয়েছেন। আমাদেরও মনে রাখতে হবে যে আমরাও যখন সেই দিনের দাওয়াত দিব, ওই দিনের দাওয়াত দিতে গেলে আমাদেরকে ওইরকম কষ্ট, ওরকম নির্যাতন, ওরকম বিপদ আপদ, এসবগুলোর সম্মুখীন হতে হবে। আর যদি ওই কালিমার দাওয়াত দিতে গিয়ে আমাদের ওরকম বিপদ না আসে, বুঝতে হবে আমাদের কালিমা আর আল্লাহর নবীর কালিমা এক না। আমি এটা বলে থাকি প্রায় যে সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই মিশরের একজন বড় আলেম ছিলেন, তাফসির ফি জিলালিল কোরআনের যিনি মুসান্নিফ, উনি একটা কিতাব লিখলেন ইসলামের, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় এটা দ্বারা কি বোঝানো হয়, আল্লাহর বিধান ছাড়া মুসলিমের অন্য কোনো বিধান মানতে পারে না। এই কারণে মিশর সরকার তাকে গ্রেপ্তার করল, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হল। তো ফাঁসি যখন হবে, এর আগের রাতে একজন মৌলভী সাহেব আসলেন, উনি জিজ্ঞেস করলেন যে আপনি কে? আমি জেলখানার ইমাম, কি কাজের জন্য আসলেন? আসলাম যারা মুসলমান ফাঁসি হয়, তো ফাঁসির আগে এদেরকে তওবা পড়ানো, কালমা পড়ানো দায়িত্ব আমার, কালিমা পড়াই। তো উনি বললেন কি কালিমা পড়াও, তুমি কালিমা পড়াও? হ্যাঁ আমি কালিমা পড়াই। আচ্ছা বলো তো। সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এটা বলল। উনি বলল আমার তো বিশ্বাস হয় না, আমি তো এই কালিমার কথা বলার কারণেই, এই কালিমায় যা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না, এইটা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে। আর তুমি ওই কালিমা পড়াইয়া ওই সরকার থেকে পয়সা পাও। বোঝা গেল তোমার কালিমা আর আমার কালিমা এক না। তোমার কালিমা তাগুতের থেকে তোমাকে পয়সা দেয় ওইটা পড়াবার জন্য, আর আমার কালিমা আমাকে ওই তাগুত সরকারের থেকেই ফাঁসিতে ঝুলায়। তুমি তোমার কালিমা পড়ো, আমাকে পড়াবার দরকার নাই, অন্যদেরকে পড়াও। পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিয়েছেন, এই কালিমার দাওয়াত যে দিবে, আল্লাহর নবীর উপরে যেরকম জুলুম নির্যাতন বিভিন্ন সমস্যা আসছে, এটা আসবে, ক্ষুধা, অভাব অনটন, বিপদ আপদ, এগুলো আসবে। আমরাও দেখি আমাদের পদে পদে কি করতে হয়, এই চাকরি যায়, এই ওইটা যায়, ওইটা যায়, কত কিছু গেল, আর যাবে কি, এখন আর যাওয়ার কিছু নাই। তো এই জন্য আমাদেরও মনে রাখতে হবে যে আমরা যখন দিনে কাজে নামব, তখন ইনশাআল্লাহ আমাদের এই বিপদ আপদ আসবে, এগুলোকে মেনেই আমাদের চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।